মুসলমানদের কোন পরিভাষার পরিবর্তন হয় না, কিন্তু মুনাফিকের মাধ্যমে ইসলামের পরিভাষার পরিবর্তন হয়। এই জন্য কাফেরদের মুনাফিক অনেক অনেক গুণে খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মুনাফিকদের সম্পর্কে সাবধান করতেন। কোরআনেও পরিষ্কার বলা আছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারজিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে অবস্থান করবে, কাফেরদের চেয়েও নিম্ন স্তরে। আরো মজার ব্যাপার আছে কোরআন শুরু থেকে দেখবেন মজার বিষয়, কোরআনের সর্বপ্রথম সূরা বাকারার পাঁচটা আয়াত মুমিনদের সম্পর্কে, কাদের সম্পর্কে, হুদাল্লিল মুত্তাকিন, এখান থেকে শুরু করে মুত্তাকিন কাকে বলা হয়, তার কি বৈশিষ্ট্য, পাঁচটা আয়াত আলোচনা করেছেন মুত্তাকিনদের বৈশিষ্ট্য সম্পর্কে। এরপরে মাত্র দুইটা আয়াত কাফেরদের সম্পর্কে, কাদের সম্পর্কে, ইন্নাল লাযীনা কাফারু সাওয়ুন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এখান থেকে দুইটা আয়াত হচ্ছে কাফেরদের সম্পর্কে আয়াত। এরপরে শুরু হলো আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষের মধ্যে একদল মানুষ এমনও আছে যারা বলে মুখে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি, ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন না ওরা মুনাফিক। এইখান থেকে শুরু করে তেরোটা আয়াত নাযিল করেছেন মুনাফিকদের সম্পর্কে। কয়টা আয়াত কাফের সম্পর্কে আয়াত আর মুনাফিকদের সম্পর্কে আয়াত? এরপরে আরো সামনে আসেন, কোরআন শরীফে কাফেরদের নামে একটা সূরা আছে, কোন সূরা? বলি আইহাল কাফিরুন, পয়ত্রিশটা দুই লাইন, আমাদের কালী নকশা পছন্দ দুই লাইন। আর মুনাফিকদের নামে একটা সূরা আছে, কয় লাইন? একত্রিশ তিন লাইন। আমাদের আমি বলি নাই, আমাদের কালী নকশা বলছেন যে কাফেরদের নামে যে সূরাটা ওটা দুই লাইন, আর মুনাফিকদের নামে যে সূরা শুধু এক পৃষ্ঠা দুই তিন লাইন। বলছে সুবহানাল্লাহ, বুঝা গেল মারাত্মক কাফের না মুনাফিক। ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, হে নবী আপনার কাছে যখন মুনাফিকরা আসে তখন তারা বলে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। সূরা মুনাফিকুন শুরু এখান থেকে, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল। ইন্নাল আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কিন্তু আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। কিসের মিথ্যাবাদী? তারা তো বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, তো মিথ্যাবাদী কেমনে, সত্যবাদী না তারা? আল্লাহ বলছে মিথ্যাবাদী, কারণ হচ্ছে ওরা যে বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি। সাক্ষ্য বলা হয় কাকে? যেটা অন্তরে বিশ্বাস নিয়ে বলা তাকে বলা হয় সাক্ষ্য, তাকে বলা হয় কি? এই জন্য তারা যেহেতু মুখে বলে অন্তরে বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ সাধু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। বোঝা গেল অন্তরে যদি বিশ্বাস না থাকে, মুখে যতই বলুক ইমানের কথা, নামাজ পড়ে রোজা রাখে অর্থের জাকাত দেয়, কিন্তু আল্লাহর বিধানকে পূর্ণভাবে মানে না, সেই ব্যক্তি মুসলমান না মুনাফিক? মুনাফিক কাফের এসে ভালো না খারাপ? পরিষ্কার করেন আয়াত, কারণ দ্বিমত থাকলে আল্লাহর সঙ্গে বুঝতে পারেন, আমার সাথে বুঝলাম না, আমি রেফারেন্স উল্লেখ করেছি। এই জন্য এই তৃতীয় প্রকারের মানুষ বড় খতরনাক, একদিকে কাফের আর একদিকে কালবে সালিম ওলা মুমিন, আর একদিকে দুই প্রকারের মানুষ। এদের মধ্যে দুইটা কোয়ালিটি আছে, একটা হলো সাধারণ রোগে আক্রান্ত, এরা আল কালবুল মারিজের অধিকারী, আর দ্বিতীয় হলো কালবুল কাফিয়া, একেবারে শক্ত হয়ে গেছে। এদের সম্পর্কে আয়াত আছে, আমিন হুম্মান ইস্তামিউ ইলাইকা, ওই মুনাফিকদের থেকে একদল মানুষ এরকম আছে, আল্লাহ তাআলা বলছেন إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم إرا مؤمن در কে বলে কি বলে غر هؤلاء دينهم এই লোকগুলো ধর্মের নেশা পড়ে গেছে, এরা কেবল ধর্ম ছাড়া কিছু বোঝে না, সব জায়গায় ধর্ম নিয়ে কথা আছে, এই মুনাফিকরা এই কথাগুলো বলে। আগের যুগের মুনাফিকরা বলতো, বর্তমান যুগের মুনাফিকরাও বলে। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض, আল্লাহ তাআলা বলছেন সূরায়ে আনফারের 49 নম্বর আয়াতে বলছেন যে মুনাফিকরা, আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে রোগ রয়েছে, মরদ রয়েছে, তারা বলে দাররা হাউলাই দীনহুম, কেউ যদি সঠিকভাবে দীনের অনুসরণ করে, কোরআন সুন্নাহর অনুসরণ করে, বলে এই লোকগুলোকে তাদের ধর্ম তাদেরকে ধর্মে নেশায় ফেলে রেখেছে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ তাআলা বলছেন

অথবা সংশয় আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে, আমি আখাফুনা, নতুবা তারা ভয় করছে যে আল্লাহ এবং তার রাসূল বোধহয় জুলুম করছেন তাদের উপরে। আল্লাহ তারা বলছেন আমি আখাফুনা, অথবা তারা ভয় পাচ্ছে আল্লাহ এবং তার রাসূল তাদের উপর জুলুম করছেন, এই ভয়ে কথা তারা কোরআন থেকে সরে যাচ্ছে। বাল উলাইকা হুমুল জালিমুন, বরং ওরাই হচ্ছে আসল জালিম। ওরাই আসলে কি? ইন্নামা কানা কাওলুল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। পক্ষান্তরে মুমিনদেরকে যখন তুমি কোরআনের দিকে ডাকবে, কোরআনের হুকুম মানার জন্য ডাকবে, তখন মুমিনরা আর গর্দান ফিরাবে না, মুখ ফিরিয়ে তারা ঘাড় বাঁকা করে চলে যাবে না, তারা বলবে সামি'না ওয়া আতা'না। কি বলবে? সামি'না, শুনলাম, আতা'না, মানলাম। মুমিনরা কি বলবে? শুনলাম আর আর মুনাফিক কেউ শুনলাম আর মানলাম না, সামি'না ওয়া আতা'না। মুমিনরা কি বলবে? সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। মুনাফিকরা কি বলবে? সামি'না ওয়া আতা'না। মুখস্থ কোরআন আয়াতগুলো মুখস্থ রাখা দরকার। সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মানলাম না। মুমিনরা কি বলবে? সামি'না ওয়া আতা'না। সামি'না ওয়া আতা'না না, কিন্তু আতা'না বলতেছেন, আতা'না না আতা'না। সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, ইতাআত করলাম, আনুগত্য করলাম। কাদের কথা এটা? আল্লাহ তাআলা বলছেন মুমিনরা এটা করবে। মুমিনদের সম্পর্কে আল্লাহ কত সুন্দর সাজিয়ে করলেন যে মুমিনরা খুব ভালো। তাদেরকে যখন বলা হবে ইন্নামা কানা কাওলুল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে আহ্বান করা হবে, লিয়াহকুমা বাইনাহুম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য, আইয়াকুলু, তখন তারা বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, আউলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম, এরাই সফল কাম হবে, কামিয়াব হবে। সূরা নূর 24 নম্বর সূরা, এর 48 থেকে নিয়ে 51 নম্বর আয়াত পর্যন্ত এই কথাগুলো আছে। এরপরে মুনাফিকদের আরো একটা কথা, সূরা আযাবের 12 নম্বর আয়াত, 33 নম্বর সূরার 12 নম্বর আয়াত বলছেন ওয়াইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে, রোগ, ওই রোগারা, রোগাক্রান্তরাই হচ্ছে মুনাফিক। এরা বলবে মা ওয়াদানা আল্লাহ ওয়া রাসূলু ইল্লা গুরুরা, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে ধোকাই দিয়েছেন, গুরুর ধোকা দিয়েছেন, দুনিয়া ঠকাইছেন আমাদেরকে, কিছু খেতে পারবো না, মদ খেতে পারবো না, এই নারী নিয়ে অবাধে চলতে পারবো না, এরকম ভাবে সুদ খেতে পারবো না, আমাদেরকে আল্লাহ তারা ঠকাইছেন। এটা মনটা মুখে না বললো, মনে মনে আকীদা পোষণ করবে। আল্লাহ তারা বলছেন ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন মা ওয়াদা আল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে ধোকাই দিয়েছেন মাত্র। সূরা নূর আর সূরা আহজাবের 12 নম্বর আয়াত। এরপরে বলছেন মুনাফিকদের আরেকটা চরিত্র হচ্ছে নারী প্রিয়। কি প্রিয়? নারী দেখলে পরে বাসা মন গুলে যায়। এই যে মুনাফিকরা যারা ইসলামের পর্দা বিরুদ্ধে বলে, কারণটা কি? এটা পাওয়া যায় সূরায়ে আযাবের, সূরায়ে আযাবের 32 নম্বর আয়াত, 33 নম্বর সূরার 32 নম্বর আয়াতে বলা আছে ইয়া নিসা আন-নবী লাতুন্না কাহাদিন মিনান নিসাঈ ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, হে নবীর বিবিগণ, হে নবীর স্ত্রীগণ, ভালো করে শুনে রাখো, লাতুন্না কাহাদিন মিনান নিসা, নবীর স্ত্রীদেরকে বলা হচ্ছে পর্দা করার জন্য। আপনার স্ত্রী কি? নবীর স্ত্রীরা মুমিনদের মা, এই মাদেরকে বলা হচ্ছে পর্দা করো। কেন? কয়েকজন মুনাফিকরা পানি সর্বনাশ করবে। আল্লাহ বলছেন ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ শোনো, লাতুন্না কাহাদিন মিনান নিসাঈ, তোমরা সাধারণ মেয়ে নও, ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ভয় করো, তাহলে শুনে রেখো, ফালা তাখদানা বিল কওলে, তোমরা কথার মধ্যে সুর দিয়ে নম্রভাবে আকর্ষণীয় কণ্ঠে কথা বলো না, তাহলে হবে কি? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, তাহলে যার অন্তরে রোগ আছে, রোগ নেফাক আছে, মুনাফিক আছে, মুনাফিকের রোগ আছে, এই ব্যক্তি করবে কি? ফায়াতমাও, আশাবাদী হবে, তোমার কথা সে আকৃষ্ট হবে, ফায়াতমাও আকৃষ্ট হবে, লোভ করবে, তোমার মধ্যে লোভ করবে, লালচ করবে, আকৃষ্ট হবে, ফায়াতমাও তোমা করবে, আকর্ষণ সৃষ্টি তোমার মধ্যে আকৃষ্ট হয়ে যাবে, ফী কলবিহি মারাদ। ওয়াকুলনা কওলাম মারুফা, এবার আরেকটা চরিত্র, যে মুনাফিকরা অথবা তাদের মনে রোগ আছে, এরা নারী দেখলে কি করবে? তাদের সাথে একটু মজার কথা বলতে যাবে, একটু মজা করে দেখতে যাবে, এটা মুনাফিকের রোগ। আমি নিজেকে বলছি, এবং আমাকে আমাদের কোরআন দ্বারা অনুসরণে তাদেরকে বলছি যে আমি অন্যকে বলছি না, যে আমাদের মধ্যে রূপ থাকতে পারে, আমাদেরও তো অবগত, আমাদের প্রত্যেকের মধ্যে রূপ থাকতে পারে। আমি সেজন্য ইসলাহের জন্য বলছি, কাউকে খেপাবার জন্য না বা কারোর বিরুদ্ধে বলার জন্য না, কারণ এরকম আমার মধ্যেও আছে। এই জন্য বুঝতে হবে এগুলো সব মুনাফিকের লক্ষণ। এরপর আল্লাহ তারা বলছেন, লাইল্লাম ইয়ান্তাহিল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, মুনাফিকরা এবং যাদের অন্তরে রোগ আছে, ওয়াল মুরজাফুনা ফিল মাদিনাতে, এবং যারা শহরের ভিতরে প্রোপাগান্ডা ছড়ায়, কিছু লোকে যারা প্রোপাগান্ডা ছড়ায়, যখনই কোনো হক কথা বলা হয় তখন তার বিরুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর বলেছে, আল্লাহর রাসূলকে কবি, তারপরে কি পাগল, জাদুকর, সাহের, মাজনুন, কাজ্জাব, মিথ্যাবাদী, এই বিভিন্ন উপাধি মুনাফিকরা দিয়েছে, আল্লাহর রাসূলকে কাফেররা দিয়েছে। কাজেই যদি কোনো ব্যক্তি হক কথা বলে, তার বিরুদ্ধে অপপ্রচার করা, নানা রকমের মিথ্যা প্রোপাগান্ডা করা, এসব গুলো করবে। আর করবে কারা? ওই সমাজের যারা শিক্ষিত লোক, যারা কোরআন জানে তারাই করবে, কারণ তাদের অনেক স্বার্থ হক কথা বললে পরে বিঘ্নিত হয়, নষ্ট হয়ে যায়। এই জন্য বুঝতে হবে, হক কথা যখন আপনি বলবেন আপনার বিরুদ্ধে, সাধারণ পাবলিকরা মিছিল করবে না, কারা করবে? কায়েমি স্বার্থবাদী যারা ইসলামকে যুগে যুগে ধর্মকে তারা নিজের স্বার্থে ব্যবহার করেছে, পকেট ভারী করার জন্য ব্যবহার করেছে, খাওয়ার জন্য, পয়সার জন্য ধর্মকে ব্যবহার করেছে, তারা তোমার বিরুদ্ধে লেগে যাবে। আল্লাহ তারা বলছেন, লাইল্লাম ইয়ান্তাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, যাদের অন্তরে রোগ আছে, এবং মুনাফিকরা, ওয়াল মুরজাফুনা ফিল মাদিনা, যারা শহরে শহরে, গলিতে গলিতে, মসজিদে মসজিদে অপচার অপপ্রচার করে, প্রবাদান্না ছড়ায়, যদি এটা না করে, লানুগরিয়ান্নাকা ফিহিম সুম্মা লা ইউজাদিরুনাকা ইল্লা কালিলা, তাহলে আপনার আপনার ব্যাপারে আমি অ্যাকশন নেওয়ার হুকুম দিয়ে দিব এবং তার কথা টিকে থাকতে পারবে না। আল্লাহ তারা এখন তার নবীকে অ্যাকশন দিতে বলবেন না, আল্লাহ তারা নিজে অ্যাকশন নিচ্ছেন, নিচ্ছেন না? কুফফার যদি দেখাই যায় যে এই বুশ দুনিয়া গুলো করবে, আল্লাহ তারা ওদের ঘাড়ের মধ্যে একটা রোগ দিবেন, ফোড়া উঠবে, প্লেগ হবে, সবগুলো মরে চিৎ হয়ে পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান যুগে ইয়াজুজ মাজুজ দাজ্জাল এবং খ্রিস্টান ইহুদিদেরকে এমন গজব দিয়ে রেখে সে ধরাশায়ী করেছেন। জানা গেল কাদের বিরুদ্ধে লড়াই করছো? আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন, খালি তো মুমিনরা যদি তাজা হয় তাহলে সাহায্য করতে চান, কিন্তু মুমিনরাই করছে না। আল্লাহ তারা বলছেন, এই মুরজাফুন, যারা মুরজাফ, যারা এরকম ভাবে অপপ্রচার লিপ্ত, প্রোপাগান্ডা ছড়ায় আমার বিরুদ্ধে, কত প্রোপাগান্ডা ছড়ায়। আমি এখানে থাকি না, এলাকার লোক জানে না, আপনি যান যত জায়গায় আমি চাকরি করেছি, ওই ধানমন্ডি হাতেনবাগ যে মালিবাগ, এখনো সেখানে মুসল্লি এখনো আছে, আজকেও আছে, প্রতি জুমায় সেখানে মুসল্লি আছে, এখনো তো আমাকে নেওয়ার জন্য আগ্রহী, বরিশালে সেখানে সেখানে এখন আমার সেখানে পড়াই। তুমি কাকে বলছো? আমার দুটো অপবর্তা আমি হারাদিস হয়ে গেছি, আমি পরিষ্কার বলতে চাই, এই মুনাফিকদের উদ্দেশ্য বলতে চাই, যেই সমস্ত মুনাফিক পীরের মরিদ ইমাম, এরা কিছু ইমামরা আমার ভিতরে গেছে, আমার দুটো অপবর্তার কথা আমি হারাদিস হয়েছি, আমি পরিষ্কার ওই মসলিম বলছি আমি হারাদিস না, প্রমাণ কর তুমি। আমি পরিচিত আলম্মা দশায়, লালবাগ দশায়, আমি পরিচিত জানি রহমানিয়ায়, সেখানে মহাদ্দিস ছিলাম, জামিয়া মাহমুদিয়া মহাদ্দিস সাইকোলজি এখন হাতেনবাগের ইমাম, কোন তাহলে দেখাতে পারি এখানে কিছু লোক আমিন জোরে বলে এখানে এসে তারা কেন তুমি জিজ্ঞেস করো তাদেরকে, আমার মসজিদের মুসল্লি ভক্তের আমার দ্বারা এলাকার দ্বারা একজন আর যে রয়ে কাউকে বলছি না যাওয়ার জন্য কিসের অপচার চলছে? এটাকে বলে কোরআনে আয়াত আছে পরিষ্কার, সূরা আযাব 60 নম্বর আয়াতে চরিত্র উপনীত হয়েছে, পরিষ্কার বলছে, লাইল্লাম ইয়ান্তাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল-মুরজাফুনা ফিল মাদিনা, যারা শহরে মধ্যে অপচার করে, মিথ্যা ছড়ায়, আল্লাহ তারা বলছেন আমি ওদের বিরুদ্ধে আপনাকে অ্যাকশন নেওয়ার হুকুম দিচ্ছি। আর মুসলমান জেনে রাখো, এখন তার নবী নেই, তোমাদেরকে অ্যাকশন নিতে হবে, মুনাফিকদেরকে যেখানে বসে অ্যাকশন নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তারা এরপরে বলছেন মুনাফিকদের চরিত্র এক এক করে, আল্লাহ তারা অনেকগুলো বলেছেন, আমি কয়টা বলবো, আয়াতগুলো তার ধারাবাহিক শুরু করেছি, ইনশাআল্লাহ এটা আরো কয়েক জমা চলবে, কারণ যেহেতু তাসকিয়া এগুলো রোগ, এই রোগের বিরুদ্ধেই তাসকিয়া, আত্মশুদ্ধ মারেফাত, আত্মশুদ্ধি, তাসকিয়া, এটাকে কেউ এনজয় করতে পারে না, কোরআনে আছে, এটা হাদিসে আছে, কিন্তু আত্মশুদ্ধির নামে আত্মা শুদ্ধি করা, পরিষ্কার করা সব গাড়ির লোক থেকে, সেইখানে পীরকে বসাইতে হয়,